পথে চলতে গিয়ে আল্লাহর কথা বলতে গিয়ে যদি মৃত্যু হইয়া ভয় ও বন্ধু বন্ধু করিয়া ভয় ও বন্ধু বন্ধু সত্যের পথে চলতে গিয়ে কথা বলতে গিয়ে যদি করিয়া ভয় শহীদের জাতি এই কিছু হতে জানে না, জানে না। শহীদের শোনিত যে পরাজয় মানে না, মানে না। তাগুতের ভয় এরা মনে কভু আনে না, আনে না, আনে না, আনে না, আনে না, আনে না। আল্লাহর কথা বলতে গিয়ে জীবনের পথ পাশে আতঙ্কা যদি আসে, জীবনের পথ আতঙ্কা যদি আসে, দুঃসম করিনা ভয় ও বন্ধু বন্ধু করিনা ভয় ও বন্ধু বন্ধু করিনা ভয় সত্যের পথে চলতে গিয়ে আল্লাহর কথা বলতে গিয়ে যদি মৃত্যু হয় করিনা ভয় তোমাদের জাতি এই চাঁদ হয়ে জ্বলবে, জ্বলবে খালিদের চলতে গিয়ে আল্লাহর কথা বলতে গিয়ে মালিকের মতো যদি রক্তের ভয়ে নদী, মালিকের মতো যদি রক্তের ভয়ে নদী, বক্ষম করিনা ভয় ও বন্ধু বন্ধু করিনা ভয় বন্ধু বন্ধু করিনা ভয় সত্যের পথে চলতে গিয়ে আল্লাহর কথা বলতে গিয়ে যদি মৃত্যু হয় করিনা ভয় ও বন্ধু বন্ধু করিনা ভয় ও বন্ধু বন্ধু করিনা ভয় ও বন্ধু বন্ধু করিনা ভয় ও বন্ধু বন্ধু করিনা ভয়।